بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد، فعن أبي شريح خويلد بن عمرو رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه، جائزته يوم وليلة، والضيافة ثلاثة أيام، فما كان بعد ذلك فهو صدقة، ولا يحل له أن يثري عنده حتى يحرجه. رواه مالك والبخاري ومسلم. أبو شريح رضي الله عنه أولا، الله رسول صلى الله عليه وسلم قال: যে ব্যক্তি ইমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর, সে যেন তার মেহমানের কদর করে, মেহমানের সম্মান করে। জায়েজাতুহু ইয়াউম ওয়া লাইলা, তার জায়েজা মানে পুরস্কার, আরবিতে পুরস্কার বলে জায়েজা, একদিন এক রাত। আর ওয়াদ-দিয়াফা থালাতু আইয়াম, মেহমানদারি তিন দিন, একদিন তাকে দিতেই হবে। দিয়াফা মেহমানদারির হক হলো তিন দিন পর্যন্ত। ফামা কান বাদ যালিক ওয়া সাদাকা, এরপরে তিন দিন পরে যে সময় তা হবে সাদাকা। স্পষ্ট কিনা? জি। আসলো আপনার বাড়িতে মেহমান, একদিন হলো জায়েজা, তিন দিন পর্যন্ত মেহমানদারি, আর এর পরে যদি থাকে আপনি খাওয়ান তাহলে এটা হবে সাদাকা। তাহলে তিন দিন পর্যন্ত তার হক। এটা আপনাদের জানা আছে কিনা জানি না, কয়েকদিন পর্যন্ত হক? এমন তো এমন হয়েছে, মেহমানদারি বলতে কিছুই বুঝি না আমরা। এই যে সৌদিতে আছে আমার কোথায় কেউ আসা যাওয়া করে না, তো হয়তো বাংলাদেশ আত্মীয় স্বজন আসা যাওয়া করে, এখানে বুঝি না, এরকম যাওয়া আসা উচিত। এক জামানা তো এখানে ছিল কফিলের পেপার নিয়ে আপনি গুলাইদা পর্যন্ত যেতে পারতেন না, অনেক আগের সম্ভব কফিলের পেপার চা উমরা যাওয়া তো দূরের করে, গুলাইদাই মাঝে মধ্যে গ্রহণ করে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ এখন আমাদের জীবনে জবাই যাওয়া যাচ্ছে, এখন অপেক্ষামূলক আগের থেকে আমরা অনেক স্বাধীন, আগে খুব সংকীর্ণ ছিল। তো একজন আরেকজন দেহা সারা, কেউ যদি আপনার কাছে আসে মেহমান তার তো তার কদর জরুরি, দেখবেন আরো হাদিস আসছে। প্রথম একদিন দুই দিন মানে একদিন এক রাত যায় স্পেশাল, মেহমানদারি তো আছেই স্পেশাল, আরো দুদিন সব মিলে তিন দিন হচ্ছে মেহমানদারি। এটা সে তার নিজের হক খাবে, আপনার থেকে কিছু নেবে না, এই হলো ব্যাপার। আল্লাহ আকবার। এরপরে যেটা হবে এটা হবে সাদাকা আপনার পক্ষ থেকে। এরপরে বলছেন ওয়ালা ইয়াহিল্লু লাহু আন ইয়াতবিয়া ইনদাহু হাত্তা ইউখরিজা লাহু আও ইউখরিজাহু, তার জন্য জায়েজ না, অর্থাৎ মেহমানের জন্য যে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করবে, পরবর্তীতে ওকে কষ্ট ফেলবে, কষ্টে ফেলে দিবে। তিন দিন ঠিক, আরো দু একদিন সবর করতে পারে আলহামদুলিল্লাহ মনে করে, কিন্তু যদি তুমি মনে করো তার কষ্ট হবে থাকবে না। কিন্তু এ কথা আমাদের সকলকেই জানা দরকার, ফাত্তাকুল্লাহ মা ইসতাতাতু, তোমরা তোমাদের সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করো। মেহমানের একটা মানুষ গরিব জিন্দি হিরে হচ্ছে আপনাকে কি খাওয়াবে, ঠিক না? এছাড়া সে যেভাবে খাচ্ছে, আপনি মেহমান ধনী হন তার বাড়িতে গেছেন, সে যা খায় তাই আপনাকে খাওয়াবে, নিজ তৌফিক অনুযায়ী, বেশি তো খাওয়াতে পারবে না, গরিব গরিব হিসাবে চলবে, ধনী ধনী হিসাবে চলবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে অপচয় জায়েজ না, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, পানাহার করো কিন্তু অপচয় করো না। মেহমান আসলে একজন দশ জনের খাবার রান্না করবেন অথবা বড় এইটা আমাদের দেশ তো আলহামদুলিল্লাহ গরিব দেশ, যদি রান্না একটু বেশি হয় তো অসুবিধা নেই, এখনো পর্যন্ত তারা প্রতিবেশীকে খাওয়ানো যায়, যায় কিনা, এখনো পর্যন্ত খাওয়ানো যায়। আর এখানে কি করবেন, এসে ওই বাঙালিদেরকে খুঁজবে, না কথিত ফরাইনার্সদেরকে খুঁজে। তো এখানে যারা কামাই করে আলহামদুলিল্লাহ ওরা তো ভালো অবস্থায় আছে, খাবার উচ্ছিষ্ট খাবার খেতে যদি দেখতে খারাপ হয় কেউ খায় না, দেখতে মধ্যে নিয়ে আসে না, ভালো তো খায়, আর নাইলে খাবে না। আর তোমার উচিত তুমি ওইটাই মানুষকে খাওয়াবে যেটা নিজে খাও, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতু ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়ালা তায়াম্মামু আল খাবীতা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযীহি ইল্লা আন তুগমিদু ফীহি রাব্বুল জাল্লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মান দাক্কা, তোমরা যে কামাই করো পাক এবং ভালো ভালো খাবার হতে মানুষকে খাওয়াও, ব্যয় করো যেটা খারাপ তোমাদের কাছে অপছন্দনীয় দেখতে ভালো লাগে না নিজে খেতে পারো না, এরকম জিনিস সদকা করো না বা দাও না। ওলা তায়াম্মুমুল খাবীতা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযীহি, অথচ যদি তোমাকে কেউ দেয় তাহলে তুমি এটা নেবে না, কিন্তু তুমি ঠেলে পরে আরেকজনকে দিচ্ছ, এটা আল্লাহর নির্দেশ। ওলা তায়াম্মুমুল খাবীতা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযীহি ইল্লা আন তুগমিদু ফীহি। আচ্ছা শুনেন, তো নিজ তৌফিক অনুযায়ী একটু মেহমান যদি দূর থেকে আসে তাহলে সাধারণত মানে স্বাভাবিক যে খাবার এর থেকে ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করবে, ঠিকই আছে একদিন, কিন্তু অতিরিক্ত করা ঠিক না, বুঝতে পারছেন? নিজ তৌফিক অনুযায়ী মেহমান এসছে গুরু ডাল ভাত, এখন তো ডাল ভাতের সবাই খেতে পারে না, কারণ ডাল দাম অনেক, পূর্বে বলতো কিছু খাওয়াতে পারবো না ডাল ভাত খাও, এখন কই ডাল ভাত, ডাল ভাত নেই, ডাল ভাত সবাই খেতে পারে না, সুবহানাল্লাহ, এক কেজি ডালের দাম কত, শাক সবজি ওই যারা ধনবান ওরা খুঁজে খুঁজে শাক সবজি পায় না, এখানকার শাক সবজি দেখছেন তো প্রত্যেক সবসময় একটা, ওই কিছু বাইরে থেকে আসে তো আমি কি কি নেব প্রত্যেক দিনে একটা দেখতে পাচ্ছি, ফারাক হচ্ছে না। আর যদি আপনি বাইরে যান বড় মার্কেট ওখানে গেলে ওই যে আপনাদের পান্ডা মার্কেট, পান্ডা মার্কেট আমি তো যাই মাঝে মধ্যে, এখন আর যাই না, সবজি ওখান থেকে আনবেন টাটকা না একদম পুরাতন, বেশি এসব দোকানে মার্কেটে যাওয়ার থেকে পার্শ্ববর্তী যেসব সবজির দোকানে যখন যাওয়া ভালো, বড়াই করবেন না, পয়সার তো একটা হিসাব আছে, অসুবিধা নেই যেতে পারেন অবস্থার পরিপ্রেক্ষিতে, কিন্তু আমি কয়েকদিন গিয়ে আমার আমার লস, আমি ওখান থেকে আরে ভালো অপেক্ষামূলক সবজি ঠাটকা পয়সা বেশি নিলেও হলে তবুও আমার কাছে ভালো হচ্ছে। যাই হোক, মেহমানের কদর জরুরি, কয়েকদিন পর্যন্ত, আর এরপরে যদি আপনি খাওয়ান তাহলে সাদাকা, কিন্তু মেহমানের লক্ষ্য রাখা উচিত যে মেজবান, মেজবান কাকে বলে যার বাড়িতে আপনি গেলেন, মেজবানের দিকে লক্ষ্য রাখা উচিত, সে যদি দেখেন গরিব তো নিজে হয়তো সামানপত্র নিয়ে আসতে পারেন, খেতে পারেন, আপনার আল্লাহ বর্তমান জমান আলহামদুলিল্লাহ অনেকে এরকম করে, কেন কোনো আত্মীয়ের বাড়িতে গরিব নিজে সামান নামান নিয়ে এসে চলে যায়, ভালো আলহামদুলিল্লাহ, যেন ওর কষ্ট না হয়, কিন্তু খবরদার আপনি আপনার নিকটাত্মীয় গরিব হিসেবে তাকে তুচ্ছ ভাববেন না, ওর বাড়িতে আসে দেওয়া করবেন, আমরা তো বুঝি না এটা, শুধু ওই বলে না তেলে তেল দিয়ে ধনী হলেই বাস গরিব, না অথচ গরিবের হক আরো বেশি, চোখ বন্ধ করবেন না, সব গরিব কিন্তু সমান না, কিছু গরিব ভালো আছে, সবাই তো আর বারবার আপনার কাছে চায় না, আছে কিনা কিছু লোক ভালো আছে কিনা? আমাদের উচিত যারা গরিব আরেকজনের কাছে হাত পাতায় না, ভালো গরিব দেখে আমরা তাদের সেবা শুশ্রূষা করব, তাদের হক আদায় করবো, এদের হক বেশি। মিসকিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটি প্রকৃত মিসকিন না যে মানুষের দান গাড়ি দেয়, এক লুকমা দুই লুকমা খা, এক খেজুর দুই খেজুর পায়। প্রকৃত মিসকিন সে যে মানুষের কাছে গিয়ে হাত পাতায়। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? আপনাকে চিনতে হবে কার প্রয়োজন কতটুকু। আপনার বাড়িতে আসলে একটা দিবেন, হ্যাঁ ওইটা আরেক ব্যাপার, ভিক্ষুকে তুমি ধমক দিবে না, ওইটা আরেক ব্যাপার, কিন্তু তুমি বুঝবে কার হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তি আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন সবল সুস্থ দেখলেন, তো বললেন তাদের দিকে তাকিয়ে, লা হাদ্দ ফিহা لغني ولا لقوي مكتسب ইমালে তো যাকাতে যে মালদার তার কোনো অংশ নেই, আর যে সবল কামাই করতে পারে তারও কোনো অংশ নেই। আচ্ছা আপনারা যারা এখানে আছেন, আপনারা সবাই সবল কিনা? ভালো কামাই করতে পারছেন কিনা? দুই একজন যদি একটু বয়স্ক হয় তবু কামাই করছে ভালো, তো আপনাদের জন্য আমি সবল, আমাদের সকলের জন্য জাকাতের মাল খাওয়া জায়েজ হবে? আমি যা মনে করছি, যদি দুই একজন থাকে আমারও জানতে হয়তো পারে, নাহলে আপনি ভালো কামাই করছেন আলহামদুলিল্লাহ মৌজুদ, কামাইয়ের কত মৌজুদ। কেউ যদি এটা বলে না এক বছর পর কি হবে, হালুল সোয়াইয়া জিয়া দেয় খবরদার করো না, এক বছরের পরের অবস্থা তোমার কাছে না, এক মাসের পরের রিজিকের মালিক তুমি না, কথা বুঝতে পারছেন? আজকের রিজিকের মালিক আজকে চিন্তা তুমি করো আগামীকাল কি, কিন্তু আমরা তো সবাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, কিন্তু যদি আল্লাহ চায় তুমি বড় কোটিপতি এক মাসের ভিতরে সব ছিনিয়ে নেবে, ঠিক কিনা? বড়াই করো না পয়সা, তওয়াক্কুল থাকবে একমাত্র আল্লাহর উপর। আর তুমি সৌদি থেকে চলে গেলে তোমার রিজিক যে তুমি পাবে না এরকম না, কারণ এর পূর্বে আমরা আলোচনা করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যেভাবে মৃত্যু অনুসন্ধান করবে করে ওইভাবে তার রিজিক তাকে অনুসন্ধান করে। মৃত্যু থেকে যে কেউ যেভাবে পালাতে পারবে না, ওই রকম সে তার রিজিক থেকেও পালাতে পারবে না, যেখানেই যাবে ওখানেই তার রিজিক পৌঁছাবে। বুঝতে পারছেন? এই জন্যই আমি একটু পূর্বে বলেছিলাম আমাদের সকলের ইমান দুর্বল, আগে যে কথা বলেছি এই জন্যই বলেছি ইমান সফল করা দরকার, তুমি আমাদের ইমান বাড়িয়ে দাও, আমার আপনাদের সকলের দোয়া করবেন। আর আমি আপনাদেরকে বলছি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ইমান তাজা করবেন। আচ্ছা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া লা ইহিল্লু লাহু আন ইয়াতবিয়া ইনদাহু হাত্তা ইখরিজাহু। সবাই একটু নিজ নিজ মোবাইলের দিকে তাকাবেন, খবরদার দর্শক অসুবিধা হয়, মোবাইলটা বন্ধ রাখবেন মাত্র 15 মিনিট দর্শক, সবাই সাইলেন্ট করে দেন মোবাইল। এরপরের হাদিস প্রায় এরকমই, একটা আর একটা শক্তির যোগান দিচ্ছে, বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লিদ-দাইফি আলা মান নাযালা বিহি মিন আল-হাক থালাসা ফামা যাদা ফাহুয়া সাদাকা। মেহমান যার বাড়িতে আসবে তার উপর মেহমানের হক হলো তিন দিন পর্যন্ত, আর এর থেকে বেশি হলে এটা হবে সাদাকা। وعلى الضيف ان يرتحل لا يؤثم اهل المنزل الجي مهمان তার واجب হলো আলাম বলছেন জরুরি হলো সে চলে যাবে তার বেশি দিন থাকবে না তিন দিন পর্যন্ত অপেক্ষা এটা তোমার হক এরপরে আর বেশি থাকবে না এমন সময় কতটুকু সময় পর্যন্ত যে তুমি যদি থাকো তাহলে তার কষ্ট হবে মেজবানের। আর বর্তমানে তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ ভালো অবস্থানে আছে, আমরা সবাই ভালো অবস্থানে আছি। একদিন দুদিন তিন দিন হয়ে দশ দিন খাওয়ার কোনো অসুবিধা হয়, কিন্তু কেউ যদি কিনা একদিনে খাওয়ানো মুশকিল। তখন রাখবেন মন প্রশস্ত, এরকম হবে না টাইট। কেউ যদি বকিল হয়, বকিল আমি যা মনে করি আপনার ভিতরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের প্রতি মহব্বত থাকে থাকে তাহলে আপনার মধ্যে বকিলি থাকবে না। কৃপণতা একটা ভালো লোকের গুণ না, কৃপণতা হচ্ছে দুনিয়া খুঁজে তার গুণ, আর যে আখরাত মুখী তার মধ্যে কৃপণতা থাকার কথা না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার গত দর্শে শুনেছেন মেহমান এসেছেন তার বাড়িতে কিছুই নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাড়িতে কিছুই নেই খাওয়াবার মতো, সবার কাছে পাঠালেন তোমার কাছে কিছু আছে তোমার ঘরে কিছু আছে নাই, খেজুরটা যদি থাকতো তার পর্যন্ত খেজুর আছে, বুঝতে পারছেন খেজুরটা পর্যন্ত নাই। তারপরে ওই সাহাবির কাছে পাঠালেন, সব বললেন না এরকম কে নেবে, ওই এক সাহাবিকে আমি নিয়ে যাবো। তারপর আপনার বর্ণনা শুনলেন, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়, শুধু আশা দেওয়া যেন না হয়, এগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত, সময়টা কাজে লাগাবেন। দরসে আসবেন যত তাড়াতাড়ি তত ফায়দা বেশি, আর এসেই যেহেতু আমরা এখন লাইনে লাইনে বসি, প্রথমে প্রথম লাইন তারপরে দ্বিতীয় লাইন, এরকম খেয়াল রাখবেন যে যত আগে থাকবে তত তার মর্যাদা বেশি হবে অবশ্যই। আর বিশেষ করে সালাতে কাতার পূরণ করবেন, যে কোনো মসজিদে আপনি যান যত সাধ্য ইমামের কাছে থাকার চেষ্টা করবেন, পিছনে না ওই তিন তিন কাতার দশ কাতার পিছনে বসে থাকে, ও একদম লাস্টে ঠিকই। কোনো কোনো ছাত্র পর্যন্ত আমি দেখতে পাই এখানে আসে তবু ওই পিছনে, এরকম হয় না। এই তো বারো স্টুডেন্ট আমি যখন দশ দিন সপ্তাহিক আমার গোলাপের মসজিদ আমার বাজু যাইত, দেখি আমাদের ছাত্র রয়েছে ও সালাম করে ওই তৃতীয় কাতার ওই দিকে ঠিক কিনা, না এরকম যেন না হয়। প্রথমে প্রথম কাতার পূর্ণ করবেন, ইমামের কাছাকাছি যত কাছে হচ্ছে তেমন তত ফায়দা, তত সব বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ পর্যন্ত আছে উদ্নু মিনাল ইমাম, তোমরা ইমামের কাছাকাছি হও। এরপরে দেখেন মেহমানের হক। وعن ابي هريره رضي الله عنه ايضا ان النبي صلى الله عليه وسلم قال ايما ضيف نزل بقوم فاصبح الضيف محروما فله ان ياخذ بقدر اقتراضه ولا حرج عليه. حديث صحيح رواه احمد شيخ ناصر الدين الباني رحمه الله البرجندي صحيح. যদি কোন মেহমান কোন কারো বাড়িতে যায় কোন সম্প্রদায়ের কাছে আর মেহমান কিছু না পায় ওরা কিছু দেয় না এরকম মানুষ, তাহলে এই অবস্থায় সে তার হক সে নিতে পারে নিয়মতান্ত্রিক, ওদেরকে না জানিয়ে নিতে পারে। ফালাহু আইয়াকুদা বিকদরি কিরাহ, তার মেহমানদারের যে হক যতটুকু স্বাভাবিক বুঝে এতটুকু হলে আমার চলে সাধারণ, তো ওই পরিমাণ সে নেবে। ওয়ালা হারাজ আলাইহি, হায়াতে কোনো অসুবিধা নেই কোনো বাধা নেই। সুবহানাল্লাহ, কারো বাড়িতে সে কৃপণ দেয় না তুমি নিয়ে নেও যেভাবে হোক নিতে পাও, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন। আচ্ছা এইসব তালিম জরুরি কিনা, আমরা তো আগে শুনতাম, এখন আমার জানা থাকলেও সবসময় তো বলি না, অধ্যায় বের করলাম না হলে মেহমানদারির হক। আপনার বাড়িতে কেউ আসলো আপনি দিলেন না তাকে খাওয়ালেন না, সে আপনার আপনার থেকে সে হক আদায় করতে পারে যেভাবে কিরকম হয়তো এরকম ভিতরে ঢুকে নিয়ম থাকলে এটা কিছু হয় খেয়ে নিতে পারে, কিন্তু এটা সবসময় তার না, এটা নিজের আত্মীয় স্বজন ত্রিভুবন ভাই বোন আসলো বাইরের দিকে, তুমি দিলে না, ত্রিভুবন ভাই বোন এসে ও খাবে, বুঝতে পারছেন? ও বলতে হয় না কিন্তু আমার যেমন আমার কেউ এরকম কৃপণ না। আচ্ছা অন্য রেওয়ায়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল দাইফ হাক্কুন আলা কুল্লি মুসলিম ফমান আসবাহা বিফিনাইহি ফাহুয়া আলাইহি দাইন ইন শাআ ইত্তালা ওয়া ইন শাআ তারাক। প্রতি মুসলমানের উপর মেহমানের হক, তার রাতের হক আছে। এখন আসলো, এটা হলো তোমার উপর করজ, সে যদি না যায় এটা তোমার উপর করজ, সে চাইলে ওটা নিতে পারবে তার হক, আর যদি চায় তাহলে তোমার অসুবিধা নেই চলে গেল। অর্থাৎ মেহমান যদি আসে সে তার হক আদায় না করে এই অবস্থায়, সে চাইলে আপনার বাড়িতে আসলো, আপনার আঙ্গিনায় আসলো, আপনি দিলেন না হক, সে চাইলে যেভাবে হোক সে নিতে পারে হক, আর যদি চায় অসুবিধা নেই দিল না কি করেছেন। এ দ্বারা কি বোঝা গেল, আপনি যদি মেহমানের হক আদায় না করেন তাহলে এটা জায়েজ হবে? তার হক থেকে অন্য রেওয়ায়েতে এরকম, আদ-দিয়াবা সালাতু আইয়াম হাক্কুন লাজিমুন ফামা কানা বাদ যালিকা ফাসাদাকা। তিন দিন পর্যন্ত মেহমানদারি করা হক, লাজিব জরুরি মানে ওয়াজিব, ওর হক তিন দিন পর্যন্ত তার হক আদায় করতে হবে, ওয়াজিব হক লাজিব। হক বলেছেন তো আবার কি বলেছেন? লাজিব, স্পষ্ট করে দিয়েছেন। এরপর যদি হয় তাহলে এটা হবে সাদাকা। এরকম অন্য রকম এরকম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির فليكرم ضيفه، قالها ثلاثة، قال رجل وما كرامة الضيف يا رسول الله؟ قال ثلاثة أيام، فما زاد بعد ذلك فهو صدقة. النور بعد الضيافة ثلاثة أيام، فما زاد فهو صدقة، وكل معروف صدقة. ما شاء الله. شو بكتي؟ الله رسول صلى الله عليه وسلم جيب التيمان رحي الله ربك آخرة الدين ربك شيجنو ضيف القدر قوي ضيف ملكي مهمان মেহমানের হক আদায় করে। একথা বললেন তিনবার। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা কারামাতুদ দাইফ, মেহমানের হক কতটুকু, সম্মানের সম্মান করব যে তার সময় কতটুকু, এটি তিনি বুঝাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালাতু আইয়াম তিন দিন, ফামা যাদা বাদা যালিকা ফাহুয়া সাদাকা। তবে এখানে উলামায়ে কেরাম বলেছেন, যারা যদি মুসাফির হয় বাইরের থেকে এসে প্রতিবেশী যদি এসে প্রত্যেকদিন টপক হবে নাকি, এটা সাধারণত আমরা বুঝি বাইরের থেকে এসছে অন্য জায়গায় থেকে এসছে ও হবে হায়াত হক, ওর হক হবে। আর যে আশপাশে, হ্যাঁ যে ব্যক্তি আশপাশে আছে সে গরিব হলে মিসকিন হলে তার হক হবে ওই হিসাবে। আর মেহমানদারের হক সাধারণত স্থানীয় লোক না, যে আসলো বাইরের থেকে, আপনার গ্রামের লোক না বা পাড়ার লোক না, সাধারণত আমরা আমি যা মনে করি সাধারণত আমরা যাদেরকে মেহমান মনে করি আদেশ আরো স্পষ্ট, চাই মুসাফির উঠতেই নাও, চাই মুসাফির উঠতেই নাও, কিন্তু কোনো কোনো রাতে আমি মুস্তাজ বিহি আছে অর্থাৎ শহরের অবস্থায় আপনার কাছে এসেছি, তাহলে শহর যদি আপনি বলেন শহরের অবস্থায় তাহলে কি এরকম 100 মাইল দূর থেকে আসলে বস হবে না? তাহলে এটা আমাদের আমাদেরকে বুঝতে হবে তার মানে কোনটা, ওই সফরের দূরত্ব শর্ত হবে, তারপরে সফর আমরা বুঝি কোনটা কোনটা। তো এটা মেহমান কে না, এটা আমাদের সাধারণত মানুষের এলাকায় যে রেওয়াজ প্রথা আছে ওই অনুযায়ী মানুষ চলবে, বলবো ও আমার মেহমান, আমরা বুঝি কিনা যে আপনার পাড়া সবসময় আসে যাবো ওকে আমরা মেহমান বলি নাকি, আমরা নিজেই বলি না। তো আমরা আলহামদুলিল্লাহ এ বিষয়ে এদের তথ্য নেওয়ার প্রয়োজন নেই, আমরা সাধারণত যাদেরকে মেহমান মনে করি এদের হক হবে এটা কয়েকদিন পর্যন্ত, আর এরপরে যদি একটু খাওয়ান তা হবে সাদাকা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানকে বলেছেন তুমি বেশি দিন পর্যন্ত থাকো না যাতে তোমার মেজবানের কষ্ট হয়। আল্লাহ আমাদের হেফাজত। তো আমি আমার এক ভাই মুসলিম ভাই, সে আকিদা বিশ্বাসে হয়তো বেশ কম থাকতে পারে, সে বলেছে পুরো এলাকার লোক সভ্য আমাদের বড় বাইর থেকে বলছে মেহমান যদি ওখানে যায়, যেমন বাংলাদেশ থেকে গেছে ইন্ডিয়ায় সাহ দূর কত বর্ডার পাস হয়, চার পাঁচ দিন তো থাকবেই নি, সপ্তাহ দুই সপ্তাহ থাকবে না, ও দুই একদিন হয়ে গেলে বলে চাচা যাবে কখন জানি না, আল্লাহ আমাকে ওই লোকটি বলেছিল, তো আমরা কেউ যেন এরকম না হয় ইনশাআল্লাহ, এসে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ও তো ইন্ডিয়া থেকে বাংলাদেশ সাহ যাবেন কখন, আগে থেকে যাবেন কখন, তার কি মেহমানের ভাঙা দেয় হলো, এগুলো কিন্তু জরুরি, চাই ও হোক আর আমি আমাদের শুকরি তারপরে মেহমানকে খাওয়ালে আপনি নিজে কিনে হয়তো সবাই মেহমানকে খাওয়ালে তো সবাই, আর হচ্ছে আল্লাহ রসুল সাহেব ওর হক তুমি আদায় করবে, তুমি হক যদি আদায় করো এটাও হচ্ছে সদাকা, আল্লাহ রসুল সদাকা দিলে মাল কমে না, তো মন প্রশস্ত মন দিয়ে লোকজনকে খাওয়াবেন, নিজে খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখবেন ইনশাআল্লাহ কামাইয়ের মধ্যে বরকত হবে, বেশি বেশি আল্লাহ পাক হালাল কামাই করার তৌফিক দিবেন, আপনি কিভাবে আসবেন বলতে পারবেন না, ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইহতাসিব, আল্লাহর বিধিবিধান পালন করে যদি আপনি চলেন আল্লাহ পাক আপনাকে বের হওয়ার পথ করে দিবেন, আর আপনাকে কল্পনার রিজিক দান করবেন, এটা আল্লাহ পাক নিজে বলেছেন, আল্লাহ আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় তার যাবতীয় বিধান পালন করার তৌফিক দান, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা-বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদের দেশের হেফাজত করো, মুসলমানদের ঈমান আমলের হেফাজত করো, হে আল্লাহ জালিমদের নিশ্চিত মুসলমানদের হেফাজত করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, হে আল্লাহ মুসলমানদেরকে মুসলিমদেরকে মুসলিম হওয়ার তৌফিক দাও, আমাদের সকলকে মুসলিম হওয়ার তৌফিক দাও, পরিপূর্ণ মুসলিম পরিপূর্ণ ইমানদার হিসেবে, আল্লাহ আমাদের মধ্যে যেসব ত্রুটি রয়েছে আল্লাহ এইসব ত্রুটি তুমি দূর করে দাও, হিংসা বিদ্বেষ আমাদের মন থেকে দূর করে দাও, মন থেকে আল্লাহ সব রকমের কলুষতা দূর করে দাও, অহংকার বুধ আমিত্ব বুধ এইসব তুমি দূর করে দাও, আল্লাহ আমাদের মনকে তুমি পাক করো, আল্লাহুম্মা ফাক্বির কুলুবানা মিনান নিফাক ওয়া আ'মালানা মিনাল রিয়া ওয়া আলসিনাতানা মিনাল কাযিব ওয়া আ'যুনানা মিনাল খিয়ান ফাইন্নাকা তা'লামু খায়নাতাল আ'যুনি ওয়া মা তুখফি সুদুর, اللهم اكفر اموالنا واولادنا وبارك لنا فيما اعطيتنا، اللهم اطل حياتنا على طاعتك واغفر لنا ذنوبنا واحسن اعمالنا، ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم، اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.